যাহা দেখেছি আমি আপন চোখে, ও বিধিরে তোমার লীলা বুঝব কি করি, যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে নাহি পারি। যেথাই ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। যেথাই ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে নাহি পারি। যেথায় ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। ও যেথায় ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। ওরা জানেনি তো হঠাৎ করে আসবে যে মরণ, ফ্লাইওভারের গার্ডার চাপাই দিয়েছে জীবন। ওরা জানেনি তো হঠাৎ করে আসবে যে মরণ, ফ্লাইওভারের গার্ডার চাপাই দিয়েছে জীবন। তাদের মা বাবা ও স্বজনের মুখে, তাদের মা বাবা ও স্বজনের মুখে শোকের আহাজারি। যেথায় ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে নাহি পারি। যেথায় ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। যেথায় ছিল হাসির আসর, সেথায় এলা শের সারি। প্রতিদিন বসে আড্ডা দিত, ফিরত ঘরে যখন, মোবাইল ফোনে এই খবরটা চুরি পড়ে তখন। প্রতিদিন বসে আড্ডা দিয়ে ফিরত ঘরে যখন, মোবাইল ফোনে এই খবরটা ছড়িয়ে পড়ে তখন। খুঁজতে এসে উঠল কেঁদে, হাইরে খুঁজতে এসে উঠল কেঁদে, ছেলের লাশটা ধরি। যেথাই ছিল হাসির আসর সেথায় এলা শির সারি। যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে নাই পারি। যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি, যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি। বহত দরবারি পুকুর ছিল পানির নিচে মাছ, রশি বেঁধে তুলছে টেনে মানব দেহের লাশ। বহত দরবারি পুকুর ছিল পানির নিচে মাছ, রশি বেঁধে তুলছে টেনে মানব দেহের লাশ। উদ্ধার কর্মী ব্যস্ত সদা, হাইরে উদ্ধার কর্মী ব্যস্ত সদা, লাশ তোলে ডুবুরি। যেথায় ছিল হাসির আসর সেথায় লাশের সারি, যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে কি আর পারি। যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি, যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি। তিনটা সন্তান বুকে নিয়ে ওই কাদের আসিয়া, স্বামী বলে চিৎকারেতে পড়ল বেহুশ হইয়া। তিনটা সন্তান বুকে নিয়ে কাদের আসিয়া, স্বামী বলে চিৎকারেতে পড়ল বেহুশ হইয়া। জ্ঞান ফিরে কই এখানে বসে, জ্ঞান ফিরে কই এখানে বসে, স্বামী ব্যস্ত যে তরে কারি। যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি, যাহা দেখেছি আমি আপন চোখে, যাহা দেখেছি আমি আপন চোখে, ভুলতে নাই পারি। যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি, যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি। কত জনে বাপ হারালো ভাই হারালো কেউ, স্বজন হারা বেথার নদী বয়ে চলে ঢেউ। কত জনে বাপ হারালো ভাই হারালো কেউ, স্বজন হারা বেথার নদী বয়ে চলে ঢেউ। মোর মা হত শোকের ছায়া, হায়রে মোর মা হত শোকের ছায়া, সহিব কে মন করি। যেথায় ছিল হাসির আসর সেথায় এলা শির সারি। আমি যাহা দেখেছি আপন চোখে, যাহা দেখেছি আপন চোখে, ভুলতে কি আর পারি। যেথাই ছিল হাসির সুর, সেথা গাইলা সেইরে সারি। যেথাই ছিল হাসির সুর, সেথা গাইলা সেইরে সারি। যেথাই ছিল হাসির সুর, সেথা গাইলা সেইরে। almadina.com almadina.com